الله أكبر الله أكبر. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن سهيل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له. إيه حديث تي صحيح مسلم سنكبت حديث بيش رمضا علشنا قربنا عمار صدرنا علشنا حديث إمنية شيء تو بيه এই হাদিস থেকে অল্প 10-12 মিনিট আলোচনা হবে। হাদিসটি সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কার্যক্রমের জন্য আশ্চর্য লাগে, মানে মানুষ অবাক। ব্যাপারটা কি যে তার প্রত্যেকটি কাজই ভালো, তার প্রত্যেকটি কাজই তার জন্য কল্যাণ। দেখেন, আপনি ইবাদত করলেন, কল্যাণ করলেন কিনা? মসজিদে গেলেন, নামাজ পড়লেন, কল্যাণ করলেন কিনা? আপনি রাত্রে ঘুমালেন, আল্লাহ নিয়ে ঘুমালেন, কল্যাণ করুন কিনা? ঘুম থেকে জাগলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। দেখেন, আপনি ঘর থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে প্রবেশ করছেন, বিসমিল্লাহ, সব জায়গায় আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ, খাবার খাচ্ছে মুমিন, ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে খায় না মুমিন, ঠিক না? উনি অনেকের অভ্যাস, আফসুস, এই বছর আমার সামনেই সেন্টারের ছাত্র, এই দুই বছর অথবা আরো বেশি, আমি বলছি কেউ বাম হাত দিয়ে খাবেন না পানি, তবু আমার সামনে একটু দূর ওই বাম হাত দিয়ে পানি খাচ্ছে। আমি বলবো এরকম করো না, অথবা এরকম না, এরকম ঠিক না, সত্যি বলছি। কি বুঝেন? আর আমাদের মানা হচ্ছে না, শুধু জানা হচ্ছে, জানবেন এবং মানবেন। মুমিন যদি মুমিন হয় তাহলে মুমিনের প্রত্যেকটি কাজই কল্যাণ। কথা হচ্ছে কি, আজাবান লি আমরিল মুমিন, হাদিস বলেছে কি, আ মুমিন, আপনি যদি মুমিন হন তাহলে প্রত্যেক কাজই আপনার সওয়াব রয়েছে, কল্যাণ রয়েছে। আল্লাহু আকবার। এরপরে হালকা ব্যাখ্যা, আপনার প্রত্যেকটি কাজই কল্যাণ করে যদি আপনি মুমিন হয়ে থাকেন। আচ্ছা, অন্য কাজের সব কাজ কল্যাণ করুন নাকি? তাকে যদি আমরা দেখি কাফেরকে আল্লাহ পাক দুনিয়া দিয়েছে, তো এটা তার জন্য এটা দুনিয়া পাওয়াটা এটাও তার জন্য অকল্যাণকর, কল্যাণকর না। আমরা হয়তো বাজিক দেখছি দুনিয়ায় মচমচে করছে, কিন্তু পরবর্তীতে যে পাকড়াও হবে, সবাই কারণে নাউজুবিল্লাহ, পরবর্তীতে আল্লাহ তাকে পাকড়াও করবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও কঠোর। যদি কারো দুনিয়াতেই তার নিয়ম দেখেন, একটা মানুষ তার ফাঁসির কাজটি জোরাবার তারিখ নির্দিষ্ট হয়ে গেছে, মনে করেন 15 দিন পর, আছে কিনা বাংলাদেশ, এক মাস পর সময় মজুদ নেই, ওখান থেকে ওরা আসে, সে যা চায় তা দাও খাতে, বলে কিনা যা চায় তা দাও, আত্মীয়স্বজন দেখু মন তার কি চায় দেখো, কি চায়। এটা হচ্ছে কাফেরদের জন্য অকল্যাণকর, কারণ সামনে তার শাস্তি। আপনি দুনিয়াতে যদি আপনি কষ্টেও থাকেন তবুও আপনার জন্য এটা কল্যাণ কর, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। আপনার তো একটু অসুবিধা হবে, আজ কত আমার মুসলিম ভাই ছাত্র ছাত্রই আছে অনেক অসুস্থ, তাই মনে হল এটি আছে বলি হাদিসটা সংক্ষিপ্ত। আমার এক ছাত্র আপাতত সেখানেই আছে, হাঁটতে পারে না, মারাত্মক অসুবিধা, সেদিন MRI করেছে বলল, তখন দেখা গেছে তার কোমরে নাকি হাড় একটা ফাঁক হয়ে গেছে, তো বলছে আর্জেন্ট আপনাকে অপারেশন করাতে হবে, কিন্তু সে এখন মানছে না, সে চলে যাবে বাংলাদেশ। তার মা বাবা নাকি বলেছিল ওখানে অপারেশন করানো, তুমি এখানে চলে যাও, তো সম্ভবত কালকেই চলে যাবে, আল্লাহ তাকে শিফা দান করুন। এরকম একজন দুইজন অনেক আছে বিপদে পড়ে আছে, বিপদগ্রস্ত অনেকে আছে, এখানে এসছে দেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাসের পর মাস এক বছর হয়ে গেছে, চাকুরিও নেই টাকাও নাই কিছুই নেই, আছে কিনা এখানে। কালকে বা শনিবার আমি ওই মসজিদ উম্মাহ ওই মার্কেটের মসজিদে এক ভাইকে দেখলাম, বললাম আপনি তো মোটামুটি ভালো আছেন, এরকম কি যে বলছি, সে বলছে না আমার, বললাম যে কারা কারা উমরা করেছেন, তো এই ভাই যারা উমরা করেনি এদের মধ্যে একজন। আমি বললাম আপনি কবে এসেছেন, বলছে আমার এক বছর হয়েছে, আপনি এক বছর হয়েও আপনি উমরা যাননি, সে বলছে আসার পরেই আমি তো এখন বিপদে পড়ে আছে, সে সুযোগ পায়নি উমরা যেতে, চাকরি নাই কিছুই নাই। আমি আর ওইটা জিজ্ঞেস করি উমরা আছে ইয়ে একামা আছে কিনা, একামা থাকলে তার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই সব মুমিন যদি হয় এটা তার জন্য কল্যাণ কর, তার গুনাহ হাতে আল্লাহ পাক মাফ করবে, মানে ইনশাআল্লাহ এটা আল্লাহর ওয়াদা। মুমিনকে রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেন, এর দ্বারা তার গুনাহ আল্লাহ পাক মাফ করে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যেতেন কি বলতেন, সংক্ষিপ্ত একটা দোয়া আপনারা অনেকেই জানেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কি বলতেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। এটা এই এই রোগ রোগের কারণে রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন, আল্লাহ চাইলে তোমার গুনাহ মাফ হবে, তুমি চিন্তা করো না, লা বাসা। তো মামু মুমিন রোগাক্রান্ত হচ্ছে, বিপদে পড়ছে, টেনশনে পড়ছে, এইসব হচ্ছে তার জন্য কল্যাণ। ভাই আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে হাদিসে বলেছেন, যদি বান্দা সুখী হয় আল্লাহ তাকে টাকা পয়সা দেয়, আল্লাহর শুক্রিয়া আদায় করে, কথা বুঝতে পারলেন, আল্লাহর শুক্রিয়া, আল্লাহ আপনাকে ভালো অবস্থানে রেখেছেন, আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন। আচ্ছা আমি বলি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন শুধু আলহামদুলিল্লাহ বলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর বিধান পালন করলো না, আল্লাহ শুক্রিয়া আদায় হলো, হারাম থেকে আপনি বাঁচবেন, হালালের উপর চলবেন, হালাল কামাই করবেন, হারাম কামাই থেকে দূরে থাকবেন, নামাজ পাঁচ বক্স নিয়মিত পড়বেন, বুঝতে পারছেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেন না, শিরিক থেকে দূরে থাকবেন, বেদাত থেকে দূরে থাকবেন, বেদাতের সংস্পর্শে বসবেন না, কথা বলতে পারলেন, বেদাত নিজে করবেন না, বেদাতীদের সাথে বন্ধুত্ব করা যায় না, কথা বলতে পারলেন, বাংলাদেশ গিয়ে বলবেন না আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড, নো, ও তোমার ফ্রেন্ড নয়, ও তোমার এনিমি, তোমার দুশ্মন, বেদাতি কখনো তোমার ফ্রেন্ড হয় না, বেনামাজি ফ্রেন্ড হতে পারে না, কিন্তু মুসলমান হিসেবে হবে সই সই কমপ্লিট না, তুমি একটা মানুষকে বন্ধু বানাবে, নুসরুস বানাবে না একদম কমপ্লিট বানাবে, উত্তর দিয়ে কোনটা ভালো বন্ধু, ও যদি চাইলে ও যদি জাহান্নামে যায় নামাজ না পড়ার কারণে, আল্লাহ যদি তাকে মাফ না করে বেদাত করার কারণে, তাহলে ওর সাথে কি আপনি যাবেন, যেতে পারবেন, তাহলে বেদাতির সাথে বন্ধুত্ব ওই রকম হবে নুসনুস। আর যে কমপ্লিট ইমানদার যারা যে শিরক থেকে মুক্ত, যে বেদাত থেকে মুক্ত, যে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত, বা যে আপনি দেখছেন আলহামদুলিল্লাহ হাযা কমপ্লিটলি বান্দা, তবে আপনার বলতে পারে কে আছে ভাই একদম মুক্ত? আমি বলি কেউ মুক্ত না, কিন্তু যে জেনে বুঝে গুণা করে, বেদাত জানে এটা বেদাত ছাড়ে না। আর আরেকটা আছে কি, ওই শয়তানের কারণে গুণায় লিপ্ত হয়ে যায়, এটা হচ্ছে একরকম। আর আরেকটা বেদাত বড় মুশকিল, সে বুঝে এটা বেদাত তবু বেদাত করে, জানে শিরিক তবু শিরিক করে, এরকম গুণা মাফ হবে? শিরিক তেমনি মাফ হয় না যদি বড় শিরিক হয়। তাই বন্ধু ভালো লোককে বানাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইনজুর আহাদুকুম মান ইউখালিল, বন্ধু যেভাবে চলতে চায় সেভাবে বা চলে সেভাবে সে চলে। দেখবেন বন্ধু একটা আরেকটার সাথে একই রকম চলাফেরা। আপনি যদি আজ ভালো খান তো আপনার বন্ধুকে রাখবেন কিনা, যদি সত্য বন্ধু হন উত্তর দিন, রাখবেন না রাখবেন না? না করলে বলেন নিয়ে বস না বন্ধু, আপনি আমার ক্লোজ ফ্রেন্ড কিন্তু ভিতরে কিছুই নেই, এটা বন্ধু হলো? তো এটা দুনিয়া দেবো না, এটা আসলে কি হবে? কিন্তু আপনার বন্ধু যদি সত্য সত্য বন্ধু হয়, দুনিয়াতেও ওই বন্ধু থাকবে, কবরের জীবনেও তোমার বন্ধু থাকবে, আখেরাতেও কি আমাদের দিনেও তোমার বন্ধু থাকবে, বলো ইনশাআল্লাহ। কাকে বন্ধু বানাবে? বেদাতিকে বন্ধু বানাবে? না। মুশরিককে বন্ধু বানাবে? না। যে প্রকাশ্যে আল্লাহর অপমান করে তাকে বন্ধু বানাবে? না। ভালো লোককে বন্ধু বানাবে? আপনাদের আলহামদুলিল্লাহ অনেক লোক এখানে আসছে সেন্টারে, অনেক আপনারা বুঝতে পারছেন কোনটা শিরিক কোনটা বিদাত। হ্যাঁ, আরো শুনবেন, ওগুলো থেকে দূরে থাকবে, কিছু তার সাথে সম্পর্ক আর কিছু ওর সাথে সম্পর্ক, এগুলো বস দেখাবার আমল, এগুলো ত্যাগই হল না, ত্যাগই একটু ত্যাগ করবেন, স্যাক্রিফাইস করবেন, কোরবানি দিবেন, বেদাতিকে বেদাতি হিসাবে মানবেন, জানবেন, বেদাত থেকে দূরে থাকবেন, বেদাতির সাথে বেদাতি হিসাবে সম্পর্ক, কোথাও বুঝতে পারলেন? আল্লাহর নাবমান দিয়ে ওর সাথে ওই হিসেবে সম্পর্ক, ওকে বুঝতে হবে ওইটা, কিন্তু ওকে একদম সম্পর্ক বাদ দেওয়া তো ঠিক না, বাদ দিবেন না, কিন্তু ওকে তো আস্তে আস্তে বুঝাতে হবে হক জমির এই জন্য সম্পর্ক, কিন্তু আপনি ওর সাথে থাকতে থাকতে যদি আবার বিরাতে লিপ্ত হয়ে যান তাহলে আর হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করে তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, নামাজ পড়ো। আচ্ছা লাস্টে হাই রে হজে যাবে আগামী সপ্তাহে, জিজ্ঞেস করলাম আজকে কয়েক চাইব শ্রদ্ধা বিদ্যে তোমরা যারা হজে গেছো তোমরাই বলো, এমনি তো সারা বছর হজের নমাজের কথা বললাম, অন্যান্য নমাজ সময় বলি বলি এইরকম না, বললো হ্যাঁ খামসা কতবার আধা নেই এই মজলিসে, হাজিরিও হাজিরি যখন নেই কয়েক নমাজ কয়েক নমাজ, তবু দেখা যায় লাস্টে আধার চাই, এরকম হওয়া ঠিক না। তো মুমিন যদি হয় ভালো, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার জন্য করলাম। আচ্ছা আবার আর যদি মুমিন দুঃখে পড়ে, কষ্টে পতিত হয়, বিপদে পড়ে, তাহলে কি করে বলে আপনারা? সবর করে। তাহলে কি করবে? সবর বলবেন, ও আল্লাহ তুমি শুধু আমাকে কেন দিলে, অন্যকে কেন দাও না, এরকম আছে কিনা মনে মনে দেখো আমাকে শুধু আমি বিপদে, অমুদি কত বাচ্চা কাচ্চা আমার একটা বাচ্চা নেই, এরকম বলবেন নাকি না? সবর করবেন, আমার কথা বুঝতে পেরেছেন? বলে একজন আরেকজনের সাথে দুশ্মনী, আমি যেতে গেছি একটা ওই দুই হাত ধরে মানে বলছি আল্লাহ ওর এত ছেলে আমার একটা ছেলে আমার সেগুলো যেগুলো মজবুত না ওর ছেলে করলো ওকে শুধু দিচ্ছ আমাকে দিচ্ছ না, মানে এরকম আর কি আশপাশে হাসতুমুল আল্লাহ, হিংসা করবেন না কারোর প্রতি, কোনো মানুষের প্রতি হিংসা করবেন না, যারা হিংসুক হাত তুলেন তারা কেউ হিংসা করবেন না, ঠিক না? কাউকে দেখে হিংসা করতে নাই, কারণ এই হিংসায় বড় মুশকিল, হিংসার প্রভাব আরেকজনের উপর পড়ে, বদনজর লাগে, হিংসা কোনো কোনো বিদ্যার উল্লেখ করেছে, আমি দেখলাম ওই হিংসার কারণে শয়তান পর্যন্ত লেগে যায়, জিন লেগে যায়। কোরআন পড়বে না বলে কোরআন নাই, ক্লাস নাই, কিছুই নাই, বিপদ, টেনশন নিয়ে হয় ঘর পড়ে আছে, হাঁটবে তো কি হবে, উচিত হলো বিপদগ্রস্ত হলে বেশি করে আল্লাহ রাখবে। আল্লাহকে রুজু কিনা যুদ্ধের ময়দানে থাকবে না, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহ বেশি বেশি করে জিকির করবে, যেন তোমরা সফল হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা বিপদগ্রস্ত যদি হয় আল্লাহ জিকির বেশি বেশি করে পড়বে, নামাজ ভালো পড়বে, ঠিক না, নফল নামাজও পড়বে, আল্লাহকে রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হালাকায় বসবে, দর্শে আসবে, রবের রবের দিকে রুজু হবে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি প্রকৃত মুমিন হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে সবর করে, সে যদি সে সবর করে এটা তার জন্য কল্যাণকর। আশা করি হাদিসটি বুঝতে পেরেছেন, সংক্ষিপ্ত আকারে হাদিসের উপর হাদিস নিয়ে আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, ধৈর্যশীল বানান, আমাদেরকে আল্লাহর জন্য তার শুকর আদায় করার তৌফিক দেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, সরস্বতী বাড়িয়ে দাও, আর ব্যাপকভাবে তোমার দীন প্রচার করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله قبول فرقه.